শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, আঁচলের গাঁথা মালা ফেলিও পথ করে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। ঝুরিবে পূবালি বায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একেলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নি পোশাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজুরি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে